এই উম্মতকে ইমামত দান করে দেন, এই উম্মতকে ওয়ারিস বানিয়েছেন এবং এই উম্মতকে জমিন আমাদের খেলাফত দান করবেন, বলেছেন যে আল্লাহ আল্লাহ তারহ এই জন্য আমি এরাদা করেছেন এবং এবং ইসলামের শত্রু যারা তারা যে এই জিনিসকে ভয় করতেছিল, এই জিনিসকে তারা ভয় করতেছিল, এই জিনিসের প্রভাব তাদের নিজের মধ্যে পড়তেছিল, বলতেছেন যে ভাই ওই জিনিসকে প্রকাশ করবেন, এই উম্মতকে ইমামত দান করবেন, এই জিনিস উম্মতকে ওয়ারিস বানাই দেন এবং এই উম্মতকে জমিনের মধ্যে রাজত্ব দিবেন, খেলাফত দিবেন, বলতেছেন যে এটাই তারা ভয় করতেছিল এবং এটার জন্যই তারা চেষ্টা করতেছে। लेकिन सारी बातें पहले समझाया है, फिर आदम अलैहि सलाम और हव्वा को इस दुनिया में उतारा है। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সব জিনিস বুঝাইছেন, তারপরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কামিয়াবি ওয়ালা রাস্তা চাহে ও নাকামি ওয়ালা রাস্তা চাহে, ইজ্জত ওয়ালা রাস্তা চাহে ও দলীল হোনে ওয়ালা রাস্তা চাহে, রব কি মান কর চলোগে তো ক্যা চিজ ওজুদ মে আয়েগি, ওর রব কি মাননা ছোড় দোগে তো ক্যা হাল তুমারা হোগা, কি আল্লাহ পাক নে পহলে সমঝায়া আর সাথ সে রখকর ওর উসকে বাদ ফির দুনিয়া মে উতারা। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ জাল্লা তাআলা ওই কথা পরিষ্কার ভাবে বুঝাইছেন, কামিয়াবির সফলতার রাস্তা কি, নাকামের রাস্তা কি এবং ইজ্জতের রাস্তা কি এবং অপমানের রাস্তা কি, এবং আল্লাহ জাল্লা তাআলার মানি করলে কি লাভ হবে, আল্লাহ পাকের না মানলে কি ক্ষতি হবে, বলতেছেন যে এটা পরিষ্কার ভাবে আল্লাহ জাল্লা তাআলা আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে দেখাইছেন এবং শিখাইছেন এবং তার সামনে খুলে খুলে ওই কথাকে বলছেন, তারপরে জমিনে পাঠাইছেন। যা সারে ফরিশতো নে সজদা কিয়া ওহা ইবলিস নে ইনকার কর দিয়া, আল্লাহ পাক নে ফরায়ে রাত ইসসে পুছা, মেনে তুজে সজদে কা হুকম দিয়া আখির তু নে ইনকার ক্যুঁ কিয়া, তো জবাব মে কহতা ক্যা হে আল্লাহ কে সামনে, আনা খায়রু মিনহু খলকতনি মিন নারি ও খলকতহু মিন তিন, মে আদম সে আচ্ছা इसलिए कि आपने मुझे आग से बनाया है और आदम अलैहि सलाम को गली गली मिट्टी से बनाया है। সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আল্লাহ জাল্লা তাআলা সরাসরি ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস আমি তোমাকে হুকুম দিয়েছি, আমি সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিয়েছি, ফেরেশতারা তো সিজদা করেছে, তুমি কেন সিজদা করো নাই, বলেছেন যে ভাই আদম ইবলিস সরাসরি আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, সে সরাসরি জবাব দিতেছে আয় আল্লাহ আমি তো ভালো এবং আদম আলাইহিস সালাম যাকে সিজদা করার জন্য আপনি হুকুম করেছেন সে আমার থেকে নিকৃষ্ট এবং আমি তার থেকে ভালো, যেহেতু আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে মাটি এবং কাদা দ্বারা সৃষ্টি করেছেন। আজ আমার নাকামি কি বজে দোস্ত এই হ্যাঁ কমি কোথায় আমি কই কবুল করলে গেলে তৈর নেই হিলকুল জেসে শেতান কাজ এসে আমার মুজে গলতি নেই হই ও মুজে বেউসুলি নেই হই ও মুজে কমি কোথায় নেই হই এ তো সারা কা সারা ইনসে হুয়া মানে ইন সবসে আচ্ছা হো আর ইয়ে সারে কে সারে খারাপ। সফলতার সঙ্গে ভাই আজকে আমাদের নাকামে এবং আমাদের বিফলতার একমাত্র কারণে এটা, যেহেতু আমরা কেহ নিজের দোষকে স্বীকার করতে আমরা রাজি না এবং আমরা কেহ আমাদের নিজের দোষকে স্বীকার করি না, বরং আমাদের সামনে যখন নাকি এই অবস্থা আসে আমরা অন্যের দিকে এটাকে ফলাই এবং আমরা এই কথা বলি যে আমি তো ভালো, আমি এদের সবার থেকে ভালো, এই অসুবিধাটা অমুকের কারণে হয়েছে, অমুকের বেউসুলির কারণে হয়েছে, অমুকের খারাপের কারণে হয়েছে, বলতেছেন যে ভাই একমাত্র বলতেছেন যে ওই শয়তানকে এই ধরনের জবাব দিয়েছেন, বলতেছেন যে ভাই আমরাও যদি নাকি এরকম অবস্থা আছে আমরা কি ধরনের জবাব দিই এটা আমরাই চিন্তা করে দেখ। और शैतान ने ये नहीं समझा कि जिस मादे से मैं बनाया गया हूँ अगर से वो चौथे नंबर वाला है लेकिन उसमें खयानत है, आग में जो चीज डालो उस वापस करती है या खत्म कर देती है, यह खयानत। और आदम अलैहि सलाम जिस मादे से पैदा किए गए अगर से उसका नंबर आठवां है लेकिन उसमें है अमानत और वो है मिट्टी, मिट्टी में अगर एक दाना डालो तो सौ दाने वापस कर। বলতেছেন যে ভাই একথা শয়তান বুঝতে পারে না, এই কথা সে আন্দাজ করে নাই, যদি দেখলে নাকি আগুনের নম্বর তার চতুর্থ নম্বর হয় কিন্তু এই আগুনের মধ্যে খেয়ানত আছে, যেহেতু এই আগুনের মধ্যে যেই যত ভালো জিনিসই ঢালা হোক না কেন

اور یوسف علیہ السلام کو اپنی طرف بلائے اور بڑے عجیب انداز میں کہہ رہی ہے, اے صدق کوئی آنکھ نہیں دیکھ رہی ہے اور سب سے زیادہ حسین عورت تیرے سامنے, لیکن اس پر یوسف علیہ السلام نے یہ نہیں کہا چلو بھائی دروازہ بند ہے کھل سکتا نہیں ہے, چابیاں اس کے جیب میں ہیں, اللہ غفور الرحیم ہے, چلو کچھ کر لو. تو اگر ہم ایسی جگہ پھنس جاوے تو کیا کرتے ہیں, اللہ غفور الرحیم کچھ کر لو پھر اللہ کے معافی مانگ دیں گے, اسی میں ہمارا کام ہاتھ سے جا رہا ہے. لیکن دائی جو رب کو پہچاننے والا ہے, رب کی قدرت کو پہچاننے والا ہے, مجھے یقین ہے اس بند دروازے کے اندر بھی اللہ میری حفاظت کر سکتا ہے. اس لیے زیادہ معاذ اللہ, اللہ کی بنا دل اللہ کی طرف دروازہ نہیں دیکھ رہے کہ بند ہے, جابیا عورت کی جیب میں ہے. اب جب تک اس کی نہیں مانوں گا دروازہ نہیں کھلے گا, وہ نہیں میرے رب میں یہ طاقت ہے بند دروازے کے اندر بھی اگر میں اس برائی سے بچوں گا تو اللہ میری مدد کرے. ارماد اللہ ان نرسی آسن مشوا, جو کچھ تم نے کیا ہے یہ میرے رب نے تجھ سے کرایا ہے, تم نے خود نہیں کیا ہے, اس لیے تیرا کوئی اجانب نہیں. لیکن آج پورے عالم میں دیکھ لو, اگر باطل نے ہمارے ساتھ کوئی معاملہ کیا تو ہم اس کے سامنے جھک جائیں, کیونکہ رب کو پہچانتے نہیں, رب کی قدرت کو پہچانتے نہیں, رب کی قدرت کے اعتبار کو پہچانتے نہیں. اس لیے جو کچھ ہم سے احساس کرتا ہے اسے کے ساتھ ہم ہو جاتے ہیں, چاہے اس سے اسلام مٹے یا رہے. سبوتے سنگھ بھائی کنتا ہم ایک کتھا مانے نہ کری کہ اللہ جل شان ہو غفور الرحیم, انہیں بڑا دیالو کام کرو, گنا کرو نا فرمانی کرو اللہ پاکر حکم نشت کرو سب سمے اللہ نکٹ معاف کر دیو, اللہ جل شان ہو غفور الرحیم تین معاف کر دیبن. بولتے سنگھ بھائی ایسے تو گرو بڑے بچے تھکا ایک کتھا ٹھیک نا, جہتو ماپر چاہیدا ماپ دوار چاہیدا اتے اتے اللہ ہی سرشتی کریں اور مانس دیر مجھے اللہ ہی ڈھالیں, نہ جانے ہمارے دیر مجھے ڈھالتے پارے نہ ڈھالتے پارے. یہ جن بولتے سنگھ بھائی نا فرمانی کرتے کرتے ایک کتھا رکھر پر بچے ٹھیک نا کیا ایک سمے اللہ نکٹ معاف چاہیے نہیں گو. بولتے سنگھ بھائی نفر مانے ساتھ ساتھ استغفار کوئی نہ ہوا, جب بھول ہو جائے ایک استغفار کرنے اللہ نکٹ معاف چاہیے نہ ہوا. بولتے سنگھ شیطان جہاں نہ کہ اللہ پاک نہ فرمانی کری پھرلو اللہ پاک حکم نشت کری پھرلو اور یہ اوستھائے سے اللہ نکٹ چاہیے سے ایک جن چاہیے سے. بولتے سنگھ بھائی یہ نفر مانے کرار کرو تر دلر بھیتر سے اللہ پاک نفر مانے کے بازار اور اللہ نکٹ استغفار کرار مادہ اور بھجتا پرواد اور چاہیدہ سرشتی کریں نہیں, এজন আল্লাহ জল তার ওর নিকটে সে মাপ দিতে পারে নাই, বরং সে এই অবস্থায় তখন তো তার উচিত ছিল আর আল্লাহ আমি গুণা করে ফেলছি আপনার নাফরমানি করে ফেলছি আমাকে মাফ করে দেন. বলতে সঙ্গে এটা না চাই যে আল্লাহ নিকটে চাইল আর আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করেন. বলতে সঙ্গে ভাই এই জন্য যারা দায়ী হবে, যারা দাওয়াতের মেহনত করবে, যারা আল্লাহ পাকে হুকুম করে নিজের ভিতরে আনার জন্য চেষ্টা করবে এবং মুজাহাদার সাথে চলবে, তারা তো এই কথা মনে করবে না যে নাফরমানি করতেছি এক সময় মাফ চাই নেব. আল্লাহ হুদিনের ভিতরে মাপের চাহিদা পয়দা করতেও পারেন নাও করতে পারেন, এই জন্য সাথে সাথে মাপ চাই নেওয়া, সাথে সাথে আল্লাহ আল্লাহর দিকে রুজু হওয়া এবং আল্লাহ সার্বর সাহায্য এবং আল্লাহ পাকের কুদরতকে পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করা. বলতে সঙ্গে ভাই এরকম হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সার্বর নিজের উপর পৌঁছাই দিলেন এবং একটা ঘরে তিনি রাজিত পালিত হইতেছেন, আস্তে আস্তে বড় হইতেছেন, জওয়ানি বাড়তেছে, শরীরের সৌন্দর্যতা বাড়তেছে, এমত অবস্থায় একদিন হজরত ইউসুফ আলাইহিস সালাম কে দেখা তার রাত প্রসাদে নিয়ে ভিতর দিয়ে সমস্ত দরওয়াজাগুলি আটকাই ফেলল এবং তাকে এই কথা বলতেছে এই কথা বলতেছে সুলাইখা দেখো তোমার সামনে এমন একজন মহিলা যার সৌন্দর্যের কোনো কমি নাই, এরকম মহিলা তোমার সামনে আর কখন পাবে, এই অবস্থায় তুমি আমার আশাকে পুরা করো. যেহেতু

کیا ہوا عمل اپنی زندگی کو اتارو. یقین صحیح ہو جائے گا اور بدن سے نکلنے والے اعمال حضور پاک علیہ السلام کے طریقے سے آ جائیں گے. یہ طلبے کی حقیقت پیدا ہو گئی, اب یہ طلبہ ہمیں سبق ہو جائے گا. اللہ نے اپنی قدرت آدم علیہ السلام کے اندر निर्माण किया और हजरत हव्वा को आदम अलैहिस्सलाम के अंदर बनाया और इधर बाएं तरफ से सूरा से निकालकर और बीवी को सामने खड़ा कर दिया। और अल्लाह ने ऐसा क्यों किया कि दस गुना इलैहा, ताकि इसकी वजह से आदम अलैहिस्सलाम को सुकून मिल जावे। अब आज पूरी दुनिया कुदरत के मुकाबले पर और फितरत के खिलाफ क्या कह रहे हैं, दो से तीसरा नहीं, हम दो हमारे आने नहीं देंगे लोगों को। अखबारा इशारा सलाम करवाते थे कि बच्चे के आने का जो फितरत वाला रास्ता है, अगर ऑपरेशन के करके तो मुझे बंद कर दो। तो अल्लाह हमारा कादिर है, मर्दों के अंदर बनाएगा और नाक के जरिए बच्चा निकालेगा। ये हमारे रब की कुदरत। और जब इंसान इज्जत का मुकाबला करेगा तो खुदा की कुदरत उसके मुकाबले। आज पूरी दुनिया में गई जितनी सारी हिस्ट्री में इंसान बनाता है, नतीजा उसके खिलाफ निकलता है। जैसे यूसुफ अलैहिस्सलाम के भाइयों ने बनाया, बाप की मोहब्बत लेना है तो यूसुफ अलैहिस्सलाम को कत्ल करना है। मांग कर ले भी गए, जंगल में पहुंच भी गए, विदाई शुरू भी कर दी, लेकिन अल्लाह हमें तुम्हें समझा रहे हैं कि देखो दाई के हम मुहावरे में। उन दस भाइयों के बीच में पिटवा भी रहे और इबादत करके भी दिखा रहे। एक भाई कहने लगा और देखो ठहरो बात मारो मन, जहां कत्ल मसले का हल है वहां एक रास्ता और भी है। कहने लगे वो क्या, यही सोचते कपड़े उतारो और कुएं में डाल दो, कोई काफिला आएगा कुएं से निकाल के लेके चला जाए और ये अब्बासी मजलिस से दूर हो जाए, लाला अब्बा से वापस करेंगे। एक भाई ने इतराज किया कि अब्बा से चल के क्या कहेंगे, कारगुजारी कैसी सुनाएंगे। जजुरानों के दौड़ में हमने कारगुजारियां सुनाई कैसी, जैसे यूसुफ अलैहिस्सलाम के भाइयों ने सुनाई, किया कुछ नहीं और लिख के लाए सब कुछ। हाँ अंत का होना, करते कुछ नहीं और उसके खिलाफ जो कह कपड़ा उतारा है, बकरी जमा करेंगे, उसके खून में रंग लेंगे और शाम को जिनसे अब्बा से कह देंगे हमने दौड़ लगाई और भाई को सामान के पास रखा और आया भेड़िया खा गया। और ये देखो कपड़े, हाँ कारगुजारी लिखे मुझे बनाएगा, ये हमारी कारगुजारी। और जो ईसु अलैहिस्सलाम के पास, याकूब अलैहिस्सलाम के पास लाए कुएं में डालकर बकरी दबा करके, अभी इसको खून से रंग करके, अब्बा ये देखिए लेकिन रोटी हुए कुछ नहीं, लगा दी चपत खुदा ने, क्या कहा, जो दूसरे की जिंदगी उजाड़ेगा अपनी बनाने के लिए अल्लाह उसकी बनने नहीं देगा, चाहे दुनिया का रास्ता हो और चाहे दीन का रास्ता। अरे इस तरह गरीबान में सर डाल के देखे मैं किस तरह चल रहा हूँ। तो बोलते संजय भाई अल्लाह जब नसान हो आदम आज जिस तरह के वस्तुवान के फिरस्ता दिन मध्य में सिज्जा करें एवं उनके जन्नत पढ़ाई दीवन दिखे এগুলি সুজন আচরার কারণে সে আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত হয়ে গেল। বলতে সঙ্গে ভাই জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত সেখানে আছে, সমস্ত চাহিদা পুরা হওয়ার আসবাব সেখানে আছে। তারপরেও হজরত আদম আলাইহিস সালাম পেরেছেন, হজরত আদম আলাইহিস সালাম উদাসীন, এই অবস্থা আল্লাহ আদাল্লা সাহরু বুঝতে পারলেন। আল্লাহ আদাল্লা সাহরু কাদের মতলব তিনি তো মানুষের দিনের সমস্ত অবস্থাতে জানেন। এই অবস্থা দেখে আল্লাহ আদাল্লা সাহরু বলতে সঙ্গে ভাই আল্লাহ আদাল্লা সাহরু হজরত আদম আলাইহিস সালামের ভিতরে কুদরতকে ইস্তেমাল করে হজরত আদম আলাইহিস সালামের বান্দিকের হাত থেকে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং হাওয়া আলাইহিস সালাম তার সামনে আসে ধারায় বৌদ্ধ সঙ্গে ভাই মানুষের কি কিভাবে বৌদ্ধ সঙ্গে সান্ত্বনা পায় এই জিনিসটা আল্লাহ আদম্লা খান ও বুঝতে পারেন জানতে পারেন। আল্লাহ আদম্লা খান ও তা তোমাদের ইসলাত ওসলামের সান্ত্বনার জন্য আমাদের ইসলাত ওসলামকে সৃষ্টি করলেন। বৌদ্ধ সঙ্গে ভাই ফেতরাতের খেলাফ বৌদ্ধ সঙ্গে ফেতরাতের খেলাফ যদি নাকি মানুষ করে আল্লাহ পাকের কুদরত তার বিপক্ষে হয়, আর ফেতরাতের খেলাফ যদি মানুষ না করে আল্লাহ আদম্লা খান ওর কুদরত তার সপক্ষে হয়। বৌদ্ধ সঙ্গে ভাই আজকে আমরা দুনিয়ার মধ্যে যে কিছু করতেছি বৌদ্ধ সঙ্গে আমরা এই কথা মনে করি সন্তান সন্ততি হওয়া এটা আমাদের জন্য বড় বোঝার জিনিস, বড় ক্ষতির জিনিস। এই জন্য আমরা তার বিপরীত রাস্তা আল্লাহ আদাল্লাহ খানকে যে ব্যবস্থা করেছেন আল্লাহ আদাল্লাহ খানকে যে নিয়ম আর পদ্ধতি রাখছেন এটার বিপরীত রাস্তা আমরা গ্রহণ করি, আমরা অপারেশন করি ইত্যাদি করি। হজরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যদি নাকি আল্লাহ আদাল্লাহ খানহুর ফেতরাতের খেলাপ কোন কারণ আমরা গ্রহণ করি আল্লাহ আদাল্লাহ খানহু কুদরতকে আমাদের বিপক্ষে করে দিবেন, হয়তো সঙ্গে তখন এরকম হইতে পারে আমরা বা কুদরতকে ইস্তেমাল করি পুরুষ থেকেও মানুষকে সৃষ্টি করতে পারেন। এই জন্য বলতে সঙ্গে ভাই যখন নাকি আল্লাহ বাহরের ফেতরাতের খেলাপ করা হয় তখন আল্লাহ পাকের কুদরত তাদের বিপক্ষে হয়। আল্লাহ আদাল্লাহ খানহু এই কথা প্রমাণ হজরত ইউসুফ আলাইহিস সালামের বাক্যার দ্বারা করেছেন। হয়তো সঙ্গে আজকে আমরা দুনিয়ার মধ্যে এই কথা চিন্তা করে দেখি কি পরিমাণ আল্লাহ পাকের ফেতরাতের খেলাপ আল্লাহ পাকের নিয়ম আর কানুনের খেলাপ করতেছি, কিভাবে আমরা আল্লাহ পাকের মদদ আর সাহায্য পাওয়ার আশা করতে পারি, আল্লাহ পাকের কুদরত আমাদের পক্ষে কিভাবে হবে। হয়তো সঙ্গে হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হজরত ইউসুফ আলাইহিস সালামের যে সৃষ্টিগত অভ্যাস যে সৃষ্টিগত বাপ সন্তানকে মহব্বত করে এই মহব্বত থেকে বঞ্চিত করার জন্য তারা ইরাদা করবো, তারা স্কিম করবো হজরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা।